ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। জি শাহেদ ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত, পরস্পর পরামর্শ করে, বুদ্ধি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটাই সঠিক, এটাই সঠিক। আল্লাহ তাআলা বলছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজকর্ম হবে পরামর্শের ভিত্তিতে। সুতরাং পরামর্শ করা জরুরি, হ্যাঁ, স্ত্রীর পরামর্শের মূল্যায়ন করা জরুরি। হ্যাঁ, এককভাবে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত পারিবারিক বিষয়ে, এবং অন্যান্য বাইরের গুরুত্বপূর্ণ বিষয়েও স্ত্রীর সাথে পরামর্শ করা যেতে পারে, পরামর্শ নেওয়া যেতে পারে, যদি স্ত্রীর কাছে ভালো পরামর্শ থাকে, পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা যদি থাকে, তাহলে পরামর্শ নেওয়াটাই উচিত। অনেক সময় স্বামীর মাথায় যা থাকে না, স্ত্রীর মাথায় তা থাকে, পরামর্শ দিতে পারে। সুতরাং স্ত্রীকে তুচ্ছতা ছিল না করে তার পরামর্শের মূল্যায়ন করা উচিত, তার কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় এটা করতেন। হুদাইবিয়ার সন্ধির দিন নবী করিম সাল্লাম এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলেন। অর্থাৎ হুদাইবিয়ার দিন তিনি মক্কায় যাবেন, সাহাবীদেরকে সে উমরা করবেন, কিন্তু কুরাইশরা বাধা দিল, কাফেররা বাধা দিল, যার কারণে উমরা আর করা হলো না। তারা যেহেতু এহরাম পরিহিত ছিলেন, তাই ওইখানে কি করতে হবে, হজ উমরার ক্ষেত্রে নিয়ম হলো যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানেই এহরাম খুলতে হবে, কুরবানির পশুর সাথে থাকলে জবাই করে দিতে হবে, মাথা কামিয়ে ফেলতে হবে। নবী করিম সাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন যে আমাদের এবার মক্কা যাওয়া হবে না, তোমরা মাথা কামিয়ে ফেলো, এখানেই হালাল হয়ে যাও। কিন্তু কেউ তার কথা শুনছে না, কেউ মানছে না। নবী করিম সাল্লাম বলেন যে আমি আল্লাহর নবী হয়ে পরামর্শ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তারা আমাকে মানছে না। তিনি তার স্ত্রীদের তাঁবুতে গেলেন, সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখলেন। নবী করিম সাল্লাম তার কাছে গিয়ে কথাটা বললেন, তো উম্মে সালামা বললেন, আচ্ছা আপনি কি আগে মাথা কামিয়েছেন? তো আপনি তো এখনও মাথা কামাননি, আপনার কথা লোকেরা মানবে কী করে? তখন নবী করিম সাল্লাম সাথে সাথে মাথা কামিয়ে ফেললেন তার স্ত্রীর পরামর্শ মোতাবেক। তো সাহাবীগণ যখন দেখলেন যে স্বয়ং নবী করিম সাল্লাম মাথা কামিয়ে ফেলেছেন, তখন তারা মাথা কামাতে এত ব্যস্ত হয়ে গেলেন যে মনে হচ্ছিল তারা একজনের মাথা আরেকজন কেটে ফেলবে, এত দ্রুতগতিতে তারা নবী করিম সাল্লামের হুকুম তামিল করা শুরু করলেন। তো দেখেন নবী করিম সাল্লাম এর মাথা এটা ছিল না যে আমার আগে মাথা কামানো দরকার, কিন্তু তার স্ত্রী এটা লক্ষ্য করেছেন যে নবী করিম সাল্লাম নিজে মাথা না কামিয়ে যেহেতু অন্যকে আদেশ দিচ্ছেন, তাই লোকেরা মানছে না। তাই তিনি যখন মাথা কামিয়ে ফেললেন, লোকেরা মাথা কামিয়ে ফেললো দ্রুত গতিতে। আসলে এই পরামর্শটা ছিল তার একজন স্ত্রীর, তার স্ত্রীর মাথায় এই পরামর্শটা ঢুকেছিল, তাই তিনি এই সুপরামর্শটা দিয়েছেন, এটা কাজে লেগেছে। এরকমই আমাদের উচিত শাহেদ ভাই, আসলে কি বলবো আপনাকে, আমাদের অনেকেই একজেটিয়া সিদ্ধান্ত নিয়ে নেয়, স্ত্রীর কাছে পরামর্শ করে না। ওইদিকে আবার স্ত্রীরাও স্বামীর কথা মানে না, এটাও আছে, তারাও যা ইচ্ছা তাই করে ফেলে, সাংসারিক কাজকর্ম স্বামীকে বাদ দিয়েই করে ফেলে, এটাও ঠিক না, ওটাও ঠিক না। ধন্যবাদ শাহেদ ভাই, আসসালামু আলাইকুম।